রে দীপ জ্বলে চৌরারে, যেবে শঙ্খ শুভে মন্দিরে, যেবে দীপ জ্বলে চৌরারে, যেবে শঙ্খ শুভে মন্দিরে, যেবে বসা খোঁজি পক্ষী ফেরে, ধীরে ধীরে ধীরে ধীরে তম মোহ মনে পড়ে, তম মোহ মনে পড়ে, যেবে দীপ জ্বলে চৌরারে, যেবে শঙ্খ শুভে মন্দিরে, যেবে তমে বস অতি পাখি মোর, মাটি কু আকাশ ছুঁই যায়, ও যেবে তমে রুষ টিকে দেরি হেলে, মন কু হৃদয় চালি দি, যেবে চালু চালু বাট সরে, যেবে গপু গপু গপ সরে, যেবে লেখু লেখু গীত সরে, ধীরে ধীরে ধীরে ধীরে তম মোহ মনে পড়ে, তম মোহ মনে পড়ে, যেবে দীপ জ্বলে চৌরারে, যেবে শঙ্খ শুভে মন্দিরে। মন যেবে হুয়ে কেবে আনমনা, তমরি চেহেরা দিশি যায়, ও সারা সারা রাতি রহে উজাগরা, অজনার রাতি পাহি যায়, যেবে পাহান্তিয়া তারা বুড়ে, যেবে সুরু জরু রঙ উড়ে, যেবে প্রজাপতি ডেনা ঝাড়ে, ধীরে ধীরে ধীরে ধীরে তম মোহ মনে পড়ে, তম মোহ মনে পড়ে, যেবে দীপ জ্বলে চৌরারে, যেবে শঙ্খ শুভে মন্দিরে, যেবে বসা খোঁজি পক্ষী ফেরে, ধীরে ধীরে ধীরে ধীরে তম মোহ মনে পড়ে, তম মোহ মনে পড়ে।